কিছুই পড়ে না পাতে, তাই বন্দুক নিলে হাতে, শালবনের দস্যী ছেলে এত সাহস কোথায় পেলে? কিছুই পড়ে না পাতে, তাই বন্দুক নিলে হাতে, শালবনের দস্যী ছেলে এত সাহস কোথায় পেলে? শাল মহুয়ায় খুঁজি কাব্য, ছুটি ছাটায় বেড়াতে গিয়ে, আজ কারখানা নিয়ে ভাবব, কোনো সৃষ্টিকে সাথে নিয়ে। তুমি বন বাদারের লোক, শালবনের দস্যী ছেলে, বড় এক রখা দুটি চোখ, তাই বন্দুক খুঁজে পেলি। ৪৭ সাল থেকে শুধু খিদেই দেখলে ছেকে, কার অন্য কাদের খাওয়া, পোকা ছেলের কান্না পাওয়া। ৪৭ সাল থেকে শুধু খিদেই দেখলে ছেকে, কার অন্য কাদের খাওয়া, বোকা ছেলের কান্না পাওয়া। অরণ্যে দিন রাত্রি আমি চলচ্চিত্র যাত্রী, আমি শুটিং করতে আসি, আমি সভ্যতা ভালোবাসি। আছে সভ্যতা কোনখানে, খোঁজো উন্নয়নের মানে, ভাবো কোন পথে তুমি ছুটবে, বড় কারখানা গড়ে উঠবে। আছে সভ্যতা কোনখানে, খোঁজো উন্নয়নের মানে, ভাবো কোন পথে তুমি ছুটবে, বড় কারখানা গড়ে উঠবে। পাবে দিন বুঝে যান কাজ, অর গণতন্ত্রের সাজ, নাকি স্বপ্ন দেখবে রাতে, একা বন্দুক নিয়ে হাতে। কিছুই পড়ে না পাতে, তাই বন্দুক নিলে হাতে, শালবনের দস্যী ছেলে এত সাহস কোথায় পেলে?